محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا كثيرًا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف، إنه كان فاحشة ومقتا وساء سبيلا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাকের দয়া মেহেরবানি। দুনিয়ার নিয়ম হল, আপনার বাসায় যখন কোনো অনুষ্ঠান হবে, আয়োজন হবে, ইফতারি আয়োজন করতেছে বিশেষ একটা সময়, এই সময় আপনি ওই ব্যক্তিকে দাওয়াত দিবেন যার সাথে আপনার বন্ধুত্ব আছে, যার সাথে আপনার ভালোবাসা আছে, যাকে আপনি ভালোবাসেন। তার বাসা আপনার গলিতে না, অন্য গলিতে, পাশে না, দূরে, তারপরও তাকে দাওয়াত দিবেন, কারণ সে আপনার অন্তরঙ্গ বন্ধু। যার সাথে আপনার বন্ধুত্ব নাই, সে আপনার খুব মিষ্টি মিষ্টি কথা বলে, বাহ্যিকভাবে খুব সুন্দর, কিন্তু অন্তরের মিল নাই, তাকে হয়তো আপনার বাসায় দাওয়াত দিবেন না। আল্লাহ তাআলার ঘর মসজিদ, আল্লাহ তাআলার কালাম কোরআনে কারীম এবং মাহে রমজানের মতো মাস, জুমার মতো দিন, এই যে গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ তাআলার ঘরে যে আল্লাহ তাআলা বসবার তৌফিক দিবেন, ওই মহব্বতের মধ্যে একটা মহব্বত। দুনিয়ার যেমন মহব্বত থাকার কারণে, ভালোবাসা থাকার কারণে তাকে দাওয়াত দিয়ে নিজের পাশে আনার জন্য চেষ্টা করেন বিশেষ সময়ে, আল্লাহ তাআলা ও তার বান্দা যাকে ভালোবাসে, যাকে মহব্বত করে, যে আল্লাহকে ভালোবাসতে চায়, এদেরকে আল্লাহ তাআলা কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় কিছু সময় আল্লাহর ঘর মসজিদে বসে কাটাবার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরাতুন নিসা 22 নম্বর আয়াত তেলাওয়াত হয়েছে। গত সপ্তাহের আলোচনা যাচ্ছিল 20-21 আয়াত। আয়াতগুলোর আলোচ্য বিষয় ছিল দাম্পত্য জীবনের কিছু কুসংস্কার, কিছু কুপ্রথা, জাহিলি যুগের কিছু অনিয়ম, যেটা ইসলাম আসার পরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে সেটাগুলোকে খণ্ডন করে দিয়েছে। তন্মধ্যে একটা কুপ্রথা আয়াতের আগে তর্জমা শুনি। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের পিতা এবং পিতামহ দাদা উর্ধ্বতন যত উপরে যাক না কেন, এরা যে মেয়েকে বিবাহ করবে, সৎ মা সৎ দাদি, এরা যে মেয়েদেরকে বিবাহ করবে তাদেরকে তোমরা বিবাহ করবে না, বিবাহ করতে পারবে না। তবে অতীতে যেটা হবার সেটা হয়ে গেল, ইসলাম আসার পূর্বে জাহেলি যুগে যেটা ছিল সেটা ছিল, সেটা শেষ হয়ে গেল। এই কাজটা করা বড় মারাত্মক অন্যায়, খুব অশ্লীলতা, এবং এই পথটা খুব নিন্দনীয় পথ। এই হলো আয়াতের তর্জমা। ইসলাম দাম্পত্য জীবনের কিছু নীতিমালা দিয়ে দিয়েছে। ইসলাম ভিন্ন যারা আছে, অল ইসলামিক এহুদি নাসারা খ্রিস্টান বা জাহিলি যুগের, তাদের কাছে দাম্পত্য জীবনের কোন নীতিমালা নাই, তাদের চাহিদা মেটাতে পারলেই সারে। গরু ছাগল যেভাবে তার যখন ক্ষুধা লাগে তার ঘাস খাচ্ছে, নিজের ঘাস না আর একজনের ঘাস, তার মালিকের খ্যাত ধান খ্যাত লাউ গাছ, এগুলো তার দেখার সময় নেই। কেন? সে হায়াওয়ান, জীব জানোয়ার, তার সামনে উপযুক্ত ঘাস আছে এটা খাবে না যে ওই মালিকের সুন্দর লাউ গাছ বেয়ে উঠছে আর এক মাস গিলে লাউ ধরবে সেটা সে খাবে। তার কারণ তার এখন চাহিদা মেটাতে হবে। ইসলাম আর অন ইসলামের মাঝে, ইসলাম আর কুফরের মাঝে ব্যবধান এটাই, ইসলাম সব চাহিদা মেটানোর জন্য ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু সেটার জন্য একটা নীতিমালা আছে। আর অন ইসলামের ক্ষেত্রে বা ইসলাম ভিন্নর ক্ষেত্রে কোনো নীতিমালা নাই। এই নিয়মটা শুধু যে এখন চলে আসতেছে এখন না, জাহেলি যুগে ছিল। জাহেলি যুগে ছিল যে কোনো ব্যক্তি যে তার সৎ মাকে বিবাহ করতে বাপ মারা গেলে বা বাপ জীবিত থাকাকালীন সৎ মাকে বিবাহ করার জন্য সে স্বাভাবিকভাবে এটাকে একটা নিয়ম মনে করত। ইসলাম আসার পরে সামনের আয়াতে আসবে যে ইসলাম 14 জন নারীকে হারাম করে দিয়েছে, বংশগত দিক থেকে 7 জন, শ্বশুর বাড়ি আর দুধপনের দিক থেকে 7 জন। এই 14 জন নারীকে ইসলাম অকাট্যভাবে হারাম করে দিয়েছে, যে হারামকে কোনো অবস্থায় হালাল হওয়ার সুযোগ নাই। আজকের আয়াতে জাহেলি যুগে যে একটা নিয়ম ছিল কুপ্রথা, সৎমাকে বিবাহ করা, সেই কুপ্রথাকে ইসলাম খণ্ডন করে বাতিল করে বলে দিচ্ছেন যে আগে যেটা ছিল সেটা ছিল, যেটা হবার সেটা হয়েছে, কিন্তু তোমাদের বাপ বা তোমাদের দাদা, তোমাদের পিতা বা তোমাদের পিতামহ, এরা যে নারীদেরকে বিবাহ করেছে এইদেরকে আর তোমরা বিবাহ করতে পারবে না। কেন? তার দুটো উত্তর। একটা উত্তর হলো যে ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটা জীবন বিধান। ইসলামের অনেক বিধান বাহ্যিকভাবে আমাদের বোধগম্য হয় না, বুঝে আসে না, কিন্তু সেটা নিয়ে যখন ইসলাম বিষয়ে অভিজ্ঞ তারা যখন গবেষণা করে একটা তাদের থিওরি পেশ করছে তখন সেটা আমরা বুঝে আসতে পারি। উদাহরণস্বরূপ শুকর খাওয়া ইসলাম হারাম করে দিয়েছে। এখন যারা শুকর খায় বিদুর মেয়েরা বলবে যে শুকরের গোস্তের চাইতে নাউজবিল্লাহ আর কোন মজার গোস্ত নাই, নাউজবিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইহি। যুক্তির আলোকে শরীয়তের বিধান নামে ওনার একটা উর্দু কিতাব বাংলায় অনুবাদ আছে, যুক্তির আলোকে শরীয়তের বিধান। উনি এক একটা হারামের এর ভিতরে রহস্যটা কি, হারাম করার রহস্যটা কি, সেটা উনি আনছেন। উনি আনতেছেন যে জীব জানোয়ারের মধ্যে একটাই শুধু জানোয়ার আছে যে জানোয়ার সে তার যৌন চাহিদা মিটাতে যে তার মা না বোন এটা দেখে না, সেটা একমাত্র শুকর। অন্য যে জীবজন্তু গুলো আছে তারা স্বাভাবিকভাবে একটু হলেও হায়ালা যাদের মধ্যে থাকে, সবার মধ্যে সমান হারে থাকে না, কিন্তু শুকরের মধ্যে একাধারে এমন যে সেই শুকর তার এই চাহিদা মেটানোর জন্য সে কার সাথে এটা তার চাহিদাটা মেটাচ্ছে এটা সে দেখে না। আর মানুষের নিয়ম হলো মানুষ যে জিনিস খায়, যে জিনিসের সাথে উঠা বসা করে, ওই জিনিসের স্বভাব এবং ওই জিনিসের গুণগত জিনিসটা ওই ব্যক্তির মধ্যে ঢোকে। ইন্ডিয়ান ওলারা আমাদেরকে গালি দেন, মিছলি খোর বলে মাছ খায় আমরা, এই জন্য ইন্ডিয়ান লোক এত মাছ খায়। শুকনা খাবার খায়, রুটি খায় আর কোষ, শক্তি রুটি কোষ, আমরা মাছ খাই খুব বেশি। এরা বলে যে মিথলি খোর তোমরা, কারণ মাছের মধ্যে কয়েকটা স্বভাব আছে, সেই স্বভাবগুলো আমাদের মধ্যে খুব বেশি। এক নম্বর হলো বড় মাছটা ছোট মাছকে খায়, আমাদের মধ্যে তারা বলে এই দোষ আমাদের মধ্যে বেশি। মাছের মধ্যে আর একটা স্বভাব হলো মাছ উল্টা ধরে, স্রোতের উল্টা ধরে, আমাদের মধ্যে কিছু মানুষ আছে স্বাভাবিকের নিয়ম ব্যতিক্রম করবে। মাছের মধ্যে স্বভাব আছে এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না, এক জাতি ওরা আমাদেরকে মূলত গালি দিয়ে কথা বলে যে তোরা মাছ খায়, তোদের মধ্যে মাছের স্বভাবটা আছে, এটা তো তাদের একটা কথা। কিন্তু আসলে থানবী রহমতুল্লাহ আলী বলতেছেন যে আল্লাহ তাআলা এই হারাম জানোয়ার গুলোকে হারাম করার মধ্যে একটা উনি রহস্য বাইরে করতেছেন, এটা যে শুকুর খাওয়াকে হারাম করছে, শুকুরের মধ্যে এই লজ্জা সরমটা নাই, যারা এগুলো খাবে তাদের মধ্যে এই লজ্জা সরমটা থাকে না। এটা বুঝাচ্ছি যে হারাম যে আল্লাহ তাআলা করেছেন তার মধ্যে একটা রহস্য থাকে, হেকমত থাকে। আল্লাহ তাআলা শুধু তো কোন একটা হেকমত দেখে আমাদের উপর একটা বিধান দিয়ে দেন, কটাক্ষ বিধান দিয়ে দেন, এই বিধানের ফায়দা উপকারিতা সুফল সেটা আমি বুঝি আর না বুঝি, ইসলামকে যদি আমি মানি, আল্লাহকে যদি খোদা হিসেবে মানি, কোরআনকে যদি আমাদের আসমানি গ্রন্থ হিসেবে মানি, তাহলে সেটা মানতে হয়। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমি আমার মামাকে দেখলাম হাতে একটা পতাকা নিয়ে আমার মামা যাচ্ছে, আমি দেখে জিজ্ঞেস করলাম মামা কোথায় যান, তখন মামা বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দায়িত্ব দিয়েছে অমুক গোত্রের এক জাহেলি যুগের মানুষ, সে মাত্র ইসলাম গ্রহণ করেছে, সে নিয়ম নীতি কিছু জানে না, সে তার সৎমাকে বিবাহ করেছে, তার কাছে আমাকে পাঠাচ্ছে, যদি সে না মানে, এই বিধান না মানে, তাহলে তাকে হত্যা করতে বলতেছে আমার। আল্লাহ রাসূল বিধান দিল, ইসলামের বিধান হলো যে ইসলামকে মানতে, ইসলামের সব বিধানগুলো তার মানতে হবে অকাট্য ভাবে, উপকার বুঝি আর না বুঝি, এটা একটা উত্তর। সে উত্তর সংক্ষিপ্ত, সাধারণ মানুষের জন্য বোঝা সহজ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বাণীটা আছে, যদি ইসলাম যুক্তির ধর্ম হইত তাহলে ওযু করার পরে, বাথরুম শেষ করার পরে বা বায়ু চলার পরে হাত মুখ ধোয়ার দরকার হতো না, ওই বায়ুর রাস্তাটা ধোয়ার দরকার হতো। ইসলাম যদি যুক্তির ধর্ম হইত, যুক্তি তো আছে কিন্তু আমাদের বিবেকে বুঝবে না এটার অর্থ, এটা ইসলাম যদি যুক্তির ধর্ম হইতো তাহলে কামরার মোজার উপরে মাসে করতে হতো না, নিচেই মাসে করতে হতো, হাঁটতে গেলে তো নিচেই মাটি লাগে, আবর্জনা লাগে, ময়লা লাগে, কিন্তু ইসলাম কামরার মোজার ক্ষেত্রে মাসে করতে বলেছে উপরের অংশটা। একটা উত্তর সহজ উত্তর হলো কোরআনে কারীম যে বিধানগুলো অকাঠ্যভাবে দিয়েছে সেটা আমি বুঝি আর না বুঝি সেটা আমার মানতে হবে, একটা উত্তর। দ্বিতীয় উত্তর হলো এই আয়াতগুলো সঙ্গে রাখবে, তাফসীর কারকরা যেভাবে দিয়েছে। দ্বিতীয় উত্তর হলো মানুষের মধ্যে একটা সবচেয়ে উত্তম গুণ হলো হায়া বা লজ্জা সরব। হাদিসে আছে ইদা ফাতাকাল হায়া ও ফাফআল মা শিতা, যখন তোমার লজ্জা সরম চলে যায় তখন তুমি যাই তাই করতে পারো, করো। লজ্জা সরম ইসলামের একটা গুরুত্বপূর্ণ গুণ, যে মেয়ের মধ্যে লজ্জা সরম থাকে সে মেয়ের দ্বারা গোনা কম বা অন্য কোনো পরপুরুষের সাথে কথা বলতে গেলেও সে বিচেষ্ট করে, এক দুই কথায় তার সাথে অন্তরঙ্গ হয়ে যায় না, মহব্বত তৈরি হয় না, দেখে না কোনো পুরুষের সাথে কথা বলতে এসে সে খুব লজ্জা পায়। ইসলাম এটা উত্তম গুণ, আল হায়া ও সোহবাতুন মিনাল ঈমান, ঈমানের একটা অংশ হলো লজ্জা। লজ্জা তার মধ্যে থাকবে, সে আরেকজনের সাথে দুর্ব্যবহার করতে গেল তার কাছে খারাপ লাগে। কেন এটাকে শুনিয়েছিলাম বাচ্চা হারুন আর রশিদের ঘটনা, যে রাত্রে উনি রাজ দরবার শেষ করে বাসায় যাবে, বাসায় যাওয়ার সময় ওনার এক দরকারে ওষুধ আনতে হবে, আবার উপরতলা থেকে ওষুধ আনার জন্য লোক ডাকতেছে, এই তোমার কেউ জাগ্রত আছো, খাদেমদেরকে ডাকে। খাদেমরা একটু আগে ফুসফুস আওয়াজ করছে, কিন্তু উনি যখন ডাকতেছে তখন সবাই ঘুমানোর বান্দরে কেমন যেন ঘুমায়, সাথে উজির ছিল, উজির বললেন যে দেখছেন বাচ্চা মহারাজ, এরা একটু আগে আমরা আওয়াজ শুনলাম, এখন আপনি ডাকতেছেন, এখন সবাই কেমন যেন ঘুমের ভান করছে, এদেরকে সাহায্য করা দরকার। তখন বাচ্চা হারুন রশিদ বলেন যে দেখো, এই ইতরদের চরিত্র নষ্ট করার জন্য আমি আমার লজ্জাজনক চরিত্র নষ্ট করতে পারি না, ওদেরকে যে আমি বকা দেবো সেই বকা আমার বিবেকে বাধা না, আসে না, আমার বিবিকে বাধা দেয় এদেরকে বকা দিতে, কারণ ওনার ভিতরে ভদ্রতা আছে। যে কোনো মানুষের মধ্যে যদি লজ্জাটা থাকে, এই লজ্জাটা থাকে অনেক গুণা থেকে বাঁচাবে, নারী হোক অথবা পুরুষ হোক। একজন পুরুষ যুবক মানুষ হা করে একটা বেগানা নারীর দিকে তাকায় দিল, লজ্জা সরম কিছু নাই। আর একজনের মধ্যে লজ্জা আছে, সে দেখলে খারাপ যায়, একটু কোনো লজ্জা সরম থাকা দরকার। আর একজন নারী সে তার শরীরের উল্লেখযোগ্য অংশগুলো বাহির করে রাস্তায় হাঁটতেছে, লজ্জা নাই। তার মতো আরেকজন মেয়ে যার মধ্যে লজ্জা আছে, তাকে যদি এই কাজের জন্য এই জায়গা পাঠানো হয়, সে অনেক ঘিরে ঘেরে যাবে। কি ব্যবধান দুজনের মধ্যে? লজ্জা। এই লজ্জাটা শুধু একটা জায়গা ভাঙার অনুমতি আছে, সেটা হলো স্বামী স্ত্রী। কোরআনে কারীমে সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের লজ্জার স্থান, তোমাদের যে সমস্ত জিনিসগুলো ঢেকে রাখা দরকার, ইল্লা মা মালাকাত আইমানুকুম, শুধু তোমাদের দাসী যদি থাকে এবং স্ত্রী, এই দুইটা জায়গা ব্যতীত অন্য কোথাও তোমাদের এই লজ্জা স্মরণ দূর করার বা বেহায়া হওয়ার অনুমতি নাই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যাদের সাথে দুজন চলাফেরা করে, ভাই বোন চলাফেরা করে, সামনে ভাই বোনের আলোচনা আসবে, স্বামী স্ত্রী বাদে বাকি আমরা সাংসারিক জীবনে যাদের সাথে আমরা চলাফেরা করি, তাদের ক্ষেত্রে যদি ইসলাম এই যৌন চাহিদা মেটানোর জন্য, বৈবাহিক সম্পর্কের জন্য অনুমতি যদি দিয়ে দিত, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে ইহুদি নাসারা খ্রিস্টান যেমন হয়ে গেছিল, একটা স্বাভাবিক মুসলমানের পরিবার এমন হয়ে যায়। ইসলাম ভাই বোনের মধ্যে লজ্জা স্মরণের ওই বাধাটা দিয়ে রাখে, সৎমা এবং সৎ সন্তানের মধ্যে ওই লজ্জার একটা বাধা দিয়ে রাখছে। কি বাবা কি বাধা দিয়ে রাখছে? ইসলাম এমন বিধান দিয়েছে, ছেলে মেয়ে বড় হয়েছে, বড় হয়েছে একে অপরের যৌন চাহিদা বুঝে, ইসলাম বলে এদের বিধান আলাদা করে দাও, 7 বছর থেকে আলাদা করার চেষ্টা করো, না বললে 8-10 বছর, 10 বছর থেকে এদের বিছানা অবশ্যই আলাদা করে দাও, একসাথে থাকতে দিও না। কারণ একসাথে থাকতে গেলে মানুষের যে একটা চাহিদা আছে, সেই চাহিদা এক এক সময় এক এক রকম থাকে। লজ্জা স্মরণ তো তাকে বাধা দিয়ে রাখছে, ওই চাহিদা অনেক সময় লজ্জা স্মরণকে উপেক্ষা করেছে, অন্যায় কাজের দিকে চলে যাবে। মানুষের দাম্পত্য জীবন বা সাংসারিক জীবন চলার ক্ষেত্রে যে সমস্ত আপনজন যারা থাকে, এদের সাথে ইসলাম অকাট্যভাবে হারাম করে দিয়েছে, যাতে কোনো অবস্থায় এদের দিকে মানুষের কামভাবে দৃষ্টিও না পড়ে। আমাদের উদাহরণটা খারাপ লাগবে, মা দাদি নানি, কোন সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ মায়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে না, যদি তার মধ্যে সুস্থ মস্তিষ্ক তো পাগল যদি না হয়। আপনজন যারা আছে এদের দিকে কখনোই ভাবে সে তাকাবে না। ইসলাম এক এক বিধান দিচ্ছে যে একসাথে থাকতে হবে, আবার যদি এদের সাথে এটাও অনুমতি হয়ে যায় তো তাহলে তো জীব জানোয়ারের চাইতে আরো বেশি খারাপ হয়ে যায়। এর আগে উদাহরণ দিলাম যে ছাগল গরু সে কি খাচ্ছে এটা সে চিন্তা করে না, তার দাম্পত্য জীবন সাংসারিক জীবন যদি একসাথে থাকতে হয়, একসাথে থাকার জন্য নারী পুরুষ মা বোন ভাই বোন থাকতে হয়। থাকার ক্ষেত্রে যদি এই বিধানটা এইভাবে অকাট্যভাবে না দেওয়া হতো, তাহলে মানুষের ভিতরগত চাহিদা আর শয়তান এগুলোকে এমন ভাবে নিয়ে আসতো, ইহুদি নাসারা খ্রিস্টানরা যেমন হয়ে গেছে। ইহুদি নাসারা খ্রিস্টানদের তো আইন করতে হয়, কি আইন করতে হয়? যে মেয়ের প্রতি যেন তার বাপ কামভাবে দৃষ্টিতে না থাকে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইসলাম যেগুলো বিধান অকাট্য করে দিয়েছে সেগুলো থেকে তারা এখন বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রীয় আইন চাই, কিন্তু ইসলাম এই রাষ্ট্রীয় আইনের দিকে না যেই আগে হারাম করে দিয়েছে যে যাদের সাথে তোমার সবসময় ওঠা বসা হবে, যারা তোমার সবসময় আপনজন, এদেরকে আমি তোমাদের জন্য চিরতরের জন্য কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছি। আর এই হারাম যদি না থাকতো তাহলে বেহায়াপনা অশ্লীলতা মানুষের লজ্জা স্মরণ যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো বলতে কিছুই থাকতো না, তখন এক জায়গা লজ্জা না থাকার কারণে মানুষ অনেক হারাম কাজে লিপ্ত হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর, নবী হওয়ার পর চিঠির মাধ্যমে বিভিন্ন জায়গা দাওয়াত দিতেন, চিঠির মাধ্যমে বিভিন্ন জায়গা নবুয়তের দাওয়াত দিতেন। বুখারী শুরুর অধ্যায়ে বাবুর রিসালা বাবুল কিতাবাত বিভিন্ন অধ্যায় হাদিসের কিছু কিছু অংশ আছে। তখনকার যুগের রূপ পারস্যের বাচ্চাদের কাছে আল্লাহ রাসূল চিঠি দিয়েছিল, রূপ পারস্যের বাচ্চাদের মধ্যে এক বাচ্চা ছিল ফাইরোজ নাম, ফাইরোজ, এ এর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিলেন, দ্বীনের দাওয়াতের চিঠি। এই দাওয়াতের চিঠি পাওয়ার পর সে চিঠির প্রতি বিরূপ হয়ে, রাগান্বিত হয়ে চিঠিটা হাতে নিয়ে টুকরা টুকরা করে ছিঁড়ে, টুকরা টুকরা করে ছিঁড়ে সে তার পায়ের নিচে দিয়ে চিঠিটাকে লাঞ্ছনা অপমান করল। যে দুধ এই চিঠিটা নিয়ে গিয়েছিল সে দুধের খুব খারাপ লাগছে। খারাপ লাগলে কি করবে, বাদশার সামনে তো কিছু বলার নাই। এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে যে একথা বলেছেন, আল্লাহ রসুল আপনি যে আমাকে চিঠি দিত দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন সে চিঠিটা এভাবে অপমান করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বদদোয়া করলেন, আল্লাহুম্মা মাজ্জিদ কামা মাজ্জাত রিসালাতি, হে আল্লাহ আপনি তার রাজত্বকে ছন্ন ভন্ন টুকরা টুকরা করে দেন যেভাবে সে আমার চিঠিটাকে টুকরা করে দিয়েছে। আল্লাহ রসুল সাধারণত বদদোয়া করতেন না, কিন্তু কিছু কিছু সময়ে যখন খুব বেশি কষ্ট হয়েছে, নামাজে গেছে, সিজদায় গেছে, উঠে নাড়ি ভরি এনে পিঠের উপর দিয়ে দিয়েছে, উঠতে পারতেছে না, আমরা শরীরে দেখছি সবাই তার পেটটা বড় হয়, নাড়ি ভরি অনেক বেশি, এত নাড়ি ভরি দুই তিন দিন যদি একজনের পিঠের উপর দেওয়া যায় তাহলে এই পাশে ওপাশে পড়ে গেছে এবং চাপা দিয়ে রেখে উঠতে পারতেছে না। একটা লোক দৌড় দিয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখনো পর্দার বিধান অবতীর্ণ হয়নি মক্কার ঘটনা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে যে ওনার আব্বার জায়গা থেকে পিঠ থেকে এটা সরাই দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে এই যে কষ্ট, দম বের হয়ে যাওয়ার মতো, রূপ বের হয়ে যাওয়ার মতো কষ্ট দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বদ্ধ করলেন, আল্লাহ এই যারা আমাকে এইভাবে কষ্ট দিচ্ছে আপনি এদের দায়িত্ব নিয়ে নেন, এদের উপর আপনার কুকুরকে লেলিয়ে দেন। আল্লাহ রাসূল দেখাই দিলেন এরা এমক মুখ দেখায় সাদনি হত হবে। আল্লাহ রাসূল স্বাভাবিকভাবে যখন মনে খুব বেশি কষ্ট পাইতেন, মানুষ হিসেবে তো মানুষ স্বাভাবিক ভদ্রতা ছিল, বদ্ধ করতেন না, কিন্তু এই যে চিঠিটা ছিলার কারণে দিলে খুব বদ্ধ, খুব বেশি আঘাত লাগল, আঘাত লাগার কারণে আল্লাহ রসুল বদ্ধ করে দিলেন, বের হয়ে গেল। এর কিছুদিন পরে হাদিসের কিতাব আছে মিরকাত, মিসকাত শরীফের ব্যাখ্যা করতো মিরকাতুল মাফাতি আছে ঘটনাটা। এর কিছুদিন পরে ওই ফাইরোজের সৎ স্ত্রী ছিল, দ্বিতীয় স্ত্রী, এবং তার আগের ঘরের সন্তান ছিল, আগের ঘরের সন্তান ছিল, ওই আগের ঘরের সন্তান সে তার সৎ মায়ের প্রতি লালায়িত ছিল, নাউজুবিল্লাহ মিন যালিক, এই জাহেলী যুগের কুফরতা যেটা বলতে গেলে। আল্লাহ রসুলের বদদোয়া লাগছে যে আল্লাহ তাদের রাজত্ব ছন্ন ভন্ড করে দেন। এখন বাপ মারা গেলেই দুইটা জিনিস লাভ করতে পারবে, বাপের রাজত্ব লাভ করতে পারবে আর সৎ মাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবে, জাহেলী যুগের যে নিয়ম ছিল। এই জন্য সে বাপকে হত্যা করার জন্য দীর্ঘদিন ধরে ঘুরতে দিল, দীর্ঘদিন ধরে যে ঘুরতেছিল বাপের ব্যক্তিগত দাওয়াখানা ছিল, ওই দাওয়াখানার মধ্যে বাপ একটা ওষুধের গায়ে যৌন শক্তি বর্ধক নাম দিয়ে ভিতরে বিষ রেখে দিয়েছিল। ডাক্তার তো উনি জানেন ওনার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো শত্রু আমার এই সিংহাসন দখল করে নেয় তাহলে এই ওষুধ তো অধিকাংশ মানুষ খেতে চায়, এই ওষুধ নিয়ন্ত্রণে যে খাবে পরে সে তো বিষ খেয়ে মারা যাবে। আগে থেকে তার দাওয়াখানায় ব্যক্তিগত ওষুধের যে আলমারি ছিল আলমারিতে এইভাবে লেখা ছিল, এটা ছেলে বাপকে হত্যা করে দুইটা উদ্দেশ্য। হত্যা করার পরে এখন তো আর কোনো বাধা নাই, দুইটা অধিকার যে পেয়ে যাচ্ছে, এক হলো রাজত্ব পেয়ে যাচ্ছে আর এক হলো তার যে কুপ ইচ্ছা ছিল সেটা বাস্তবায়িত হয়ে যাচ্ছে। এটা সে ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য বাপের দাওয়াখানার মধ্যে ঢুকি, দাওয়াখানার মধ্যে ওই বাপ তো ওষুধের গায়ে লিখে রাখবে, বিষের গায়ে লিখে রাখবে ওই বাক্যটা, ছেলে ওই শক্তি বেশি বর্ধন করার জন্য, বৃদ্ধি করার জন্য ওটাকে ওই শক্তি বর্ধন মনে করে লকডাউন করে খাইবে। খাওয়ার পরে তো যা হওয়ার দুনিয়া থেকে সেও বিদায় নেই, সে বিদায়। এই সংবাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহেলী যুগের কুপ্রথা যারা থাকতে পারবে না, আর আল্লাহ রসুল বলেন যে আমার চিঠিকে যারা টুকরা টুকরা করেছে আল্লাহ তাআলা এদেরকে আরো বেশি টুকরা টুকরা করে দিবে। আলোচনা আসছিল যে জাহেলী যুগের কুপ্রথা ছিল, এই কুপ্রথা ইসলাম আসার পরে অকাট্য ভাবে এটাকে এমন ভাবে খণ্ডন করে দিয়েছে, রহিত করে দিয়েছে, বাতিল করে দিয়েছে যে আর কোন উপায় নাই। তার মধ্যে একটা আজকে, আর একটা গিয়েছিল গত সপ্তাহে, আজকের মধ্যে আসছে যে সৎ মা, সৎ দাদি, উর্ধ্বতন যারা আছে আমাদের আপন জন, যারা আপন বাপ, আপন দাদা এবং আপন পর দাদা যারা আছে, উপরে যত যাবে এই পুরুষ যে নারীকেই বিবাহ করুক না কেন, সে নারী আমার জন্মগত মা হোক অথবা জন্মগত দাদি হোক বা না হোক, এরা আমাদের জন্য চিরতরের জন্য হারাম। আল্লাহ তাআলা শেষে বলেন, ওয়াসা সাবিলা, এই পথ যারা অবলম্বন করবে এটা খুব মন্দ, নিন্দনীয় পথ। কারণ এই পথ অবলম্বন করার আগেই তো তার মধ্যে একটা কু ইচ্ছা কি করবে, কাজ করবে, যেটা এই ফাইরুদের ঘটনা থেকে পাপকে হত্যা করলো, কি জন্য হত্যা করলো, এই কু ইচ্ছাটাকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ তাআলা এটাই বলে দিচ্ছেন, এটা এমন একটা কু ইচ্ছা, খারাপ পথ, এই পথ যদি কারো, এই চিন্তা যদি কারো মাথায় আসে, সে একটা গুণা না অনেক গুণা তার দ্বারা হয়ে যাবে। ইসলাম শুরুতে যে কথাটা বলছিলেন, ইসলাম যে কথাটা বলছে, যে বিষয়টা বলছে, সেটা মানুষের সর্বের সর্বযুগের সর্বসময়ের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমি বুঝি আর না বুঝি, আমার ঈমানের দাবি বলে এটা আমি অকাট্যভাবে মানতে হবে। সাহাবায়ে কেরাম তো আরো বেশি ছিল, সাহাবায়ে কেরাম তো কিছুই বুঝতেন না, আল্লাহ রসুল বলছেন এটা ঠিক আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার নামাজে বয়ান করতে গেলেন, বয়ান করতে গেলে কিছু মুসল্লি এসে দাঁড়িয়ে রয়েছে, আর বিক্ষুব্ধ অবস্থায় সাধারণত বসে থাকার জন্য, দাঁড়িয়ে থাকা না, যদি বসার জায়গা থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সবাই বসে পড়ো। এক সাহাবি রাস্তা দিয়ে হেঁটে আসছে, যে এখনো মসজিদে ঢোকেন নাই, ওই সাহাবি রাস্তায় বসে পড়ছে। আল্লাহ রসুলের হুকুম কিভাবে মানতেন, কোনো চুক্তি নাই, দেখতাম কোনো চুক্তি দরকার নাই। পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা, ওই ব্যক্তির কাছে জিজ্ঞেস করা হয়েছে যে তোমারও তো হুকুম দিনে, হুকুম দিনে মসজিদ ওলা দরকার। তখন বলছে আল্লাহ রসুলের এই আদেশ আমার কানে আসবে যে তোমরা বসে পড়ো আর আমি দাঁড়িয়ে থাকবো, এটা তো কখনো হতে পারে না। এটা হলো ইসলামের আনুগত্যর বিধান। যদি মানুষ সব থেকে যুক্তি তালাশ করে, এই যুগে হারাম বন্ধ করা যায়, ব্যাংকিং লেনদেন ছাড়া সম্ভবই না, ঘুষ দেওয়া ছাড়া চলাই যায় না, সুতরাং হারাম তো খাইতেই হবে, এই যে মনেতেই চিন্তা করে রাখছে, তো এখন তার হারাম খাওয়ার রাস্তা খুলে গেছে। আর যদি মনে করতো না হারাম তো হারামই, হারামি খাবো না, যদি ঠেকাই পড়ি, ইসলাম তো ঠেকাই পড়লে এক জায়গায় দিতে বলছে, ঠেকাই পড়লে দিতে হবে, কিন্তু এটা হারাম আমি মেনে নিলাম। দুইটা চিন্তা দুই রকম, একটা চিন্তা হলো যে এমন যুগে এটা চলে না, ইসলাম ওর লেটেস্ট না, অর্থাৎ এই সমস্ত হারাম বিধান যে অকাট্য বিধান এগুলো মানি না, এগুলো যদি এই চিন্তা তাদের মধ্যে আসবে, তাদের জন্য অনেক গুনাহের রাস্তা খুলে যাবে। আর যে ব্যক্তি এটাকে অকাট্য বিধান হিসেবে মানবে, কোরআনের বিধানকে অকাট্য হিসেবে মানবে, তার জন্য রাস্তা খুলবে না, কিন্তু সে কখনো যদি সমস্যার সম্মুখীন হয়, এই কাজ করলো তার মধ্যে এই ভয় থাকবে যে আমি হারাম কাজ করে ফেলেছি। যে ইসলাম যে বিধানগুলো দেয় সেই বিধানগুলো অকাট্য হিসাবে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের এই অকাট্য বিধান মেনে জীবন যাপন করবার তৌফিক দান করুক। বর্তমানে ইন্টারনেটে বহু আলোচিত একটি বিষয় হচ্ছে ইমাম মাহদি নিয়ে। অনেকে বলছে এই উম্মতের বয়স 1000 বছর, সেই অনুপাতে আর 2-1 বছরের মধ্যে ইমাম মাহদি আসবে, এই বিষয়ে আপনার মতামত জানানোর জন্য অনুরোধ রইল। বা এই বিষয়ে হাদিসে ইমাম মাহদি আসার আলামত বানাইছে, সে আলামত এখনো পাওয়া যায়নি। 1500 বছর হোক, 1000 বছর হোক, যাই হোক না কেন, হাদিসে সব আলামত গুলো আছে, ওই আলামত গুলো পাওয়া যায়নি। সুতরাং এটা আমাদের অতিরিক্ত চিন্তার বিষয় না, আমার নিজের আমল নিয়ে আমি চিন্তা করি, রমজান মাস আসছে, আমার রোজা ঠিক হচ্ছে কিনা, আমার আমল ঠিক হচ্ছে না, এইটি নিয়ে আমি চিন্তা করি। ইমাম মাহদি কোন থেকে আসতো না আসতো, একজন বলবে আসছে, আর একজন বলবে আসি না, আর একজন বলবে আমি দেখে আসি, আর একজন বলবে আমি অমুক হয়ে পড়ছি, তো ওই চিন্তা আমার সময় শেষ। এটা এইভাবে আলোচ্য বিষয় না। দ্বিতীয় দুটা এলাম, যদি আজকে জুমার সময় এলামগুলো হয়েছে আবার একটু স্মরণ করা দিচ্ছে, অনেক ভাই দূর থেকে আসতে পারে। 1 নম্বর হলো আমাদের তাফসির, এই সময় আমাদের দাওয়াত তবলিগের কাজ চলতো, এই 3 জুমা দাওয়াত তবলিগের কাজ বন্ধ হয়ে গেছে, না হতে বললে বড় একটা কাজ বাধাগ্রস্ত হয়ে রয়েছে। আগামী সপ্তাহে শুক্রবারের তাফসির, এই তাফসির হলো